বন্ধু হয় অনেকে, মনে দাগ একজনিত আঁকে, বন্ধু হয় অনেকে, মনে দাগ একজনিত আঁকে, প্রতিটি দুঃখে সুখে আজীবন সঙ্গী হয়ে থাকে, মনে দাগ একজনিত আঁকে, বন্ধু হয় অনেকে। রঙিন ফুলের উপহার সুকালে কি দাম থাকে তা, রঙিন ফুলের উপহার সুকালে কি দাম থাকে তা, দেবতার প্রসাদে ফুল যতনে সবাই তুলে রাখে, মনে দাগ একজনিত আঁকে, বন্ধু হয় অনেকে। বইছে ঝর্ণা নদী কত, চাতকের নেই সেদিকে দৃষ্টি, তৃষ্ণায় মরবে সে বুক ফেটে, যদি মেঘ না দেয় তাকে বৃষ্টি। আসে যায় কত শুভ ক্ষণ, কটা তার মনে রাখে মন, ভোলে না শুধু প্রথম মিলনের মধু তিথিটাকে, মনে দাগ একজনিত আঁকে, বন্ধু হয় অনেকে। মনে দাগ একজনিত আঁকে, প্রতিটি দুঃখে সুখে আজীবন সঙ্গী হয়ে থাকে, মনে দাগ একজনিত আঁকে, বন্ধু হয় অনেকে, বন্ধু হয় অনেকে, বন্ধু।